চাঁদনির আইতে নদীর ওপারে, আকাশ থেকে নামলো পরি আমার চোখে চলে ঘোর গাড়ি। আমি হা ভোলাই নদীরে পারে, ঘুমের ঘোরে দেখি তারে।